السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: فلا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. أما بعد، الله تعالى في الكلام المجيد: সম্মানিত কর্মী ভাইয়ের, সেই সাথে আগত আমাদের সংগঠনের জাতিশীল পর্যায়ের মা বোনেরা যারা পঞ্চালন করা যাচ্ছেন, সবাইকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে বসিয়াম দুইজন উপদেষ্টা, যারা ইতিপূর্বে বহুদিন সম্মানের দায়িত্ব পালন করেছেন, এই বয়সে সংগঠনের স্থানে পাবনা জেলার প্রধান উপদেষ্টা এবং গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা, দুইজন সাবেক নাম করা মুক্তিযোদ্ধা আজকে আমাদের সামনে এসেছেন। শারীরিক যাবতীয় অক্ষমতাকে এড়িয়ে ছেলের মনের জোরে, সেই সাথে আমাদের কেন্দ্রের প্রধান উপদেষ্টা অনেক অনেক বয়সের মানুষ, তিনি আমার ইন্টারমিডিয়েটের শিক্ষক, তিনি তার কত বয়স চিন্তা করে নেন, তারা আজকে এখানে এসেছেন। সবার চাইতে তাদের প্রতি আমাদের ব্যক্তিগত ভালোবাসা, শ্রদ্ধা এবং মোবারকবাদ আন্তরিকভাবে আমি পেশ করছি। আল্লাহ আপনার তাদের এবং আপনাদের সবারই আন্তরিকতাকে যেন কবুল করে নেন। চলুন একবার দূরদিন থেকে ঘুরে আসি ইসলামের বিজয়কালে। তারা আরব থেকে দলে দলে প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিনই আসতে, সত্তরের কাছাকাছি প্রতিনিধি দল এসেছিল তার মৃত্যুর 3 মাস আগ পর্যন্ত। আজকে আপনাদের বিভিন্ন জেলা থেকে আগমন উপলক্ষে তাদের মতোই বারবার হচ্ছে উঠছে। এতগুলো দলের মধ্যে যদি আমি 2টি দল খালি আপনাদের সামনে তুলে ধরছি উদ্বোধনী ভাষণে, এতেই আপনারা বুঝে নেবেন আমরা কোন দলে থাকব। অনু সাদ বিন বাকর, আরব দেশের বিখ্যাত গোত্রের নাম, তাদের নেতা জামা বিন সায়মা, তিনি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দূর দরাজ থেকে এসেছি, আপনার কথা শোনার জন্য। আমরা কখনোই আপনাকে দেখে নেই, আপনার দাওয়াত আমরা জানি না, বলুন আপনার দাওয়াতটা কি? উনি বললেন, তোরা স্রেফ আল্লাহ দাসত্ব করবে এবং তার সঙ্গে কাউকে শরীর করবে না। উনি বললেন, আমি এটাতে প্রস্তুত। এরপরে আপনারা আর কি কাজ? তখন আল্লাহ রাসূল ইসলামের 5টি বুনিয়াদি ফরজ ব্যাখ্যা করলেন: সালাত, সিয়াম, হজ, যাকাত। হ্যাঁ, এটা আমি পারি। আর কিছু করতে হবে না? এদের মধ্যে কি ফলাফল হবে? জান্নাত। তাই এতটুকুতে মৃত্যু করে জান্নাত পাবো? হ্যাঁ। এবার উনি ফিরে যাচ্ছেন আর বলছেন, বল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাযা কুসু, যার হাতে আমার জীবন নিহিত, সে আমার সৃষ্টিকর্তা আল্লাহর কসম করে বলছি, যা শুনলাম তার চেয়ে একটু বাড়াবো না, একটু কমাবো না। এবার আল্লাহ রাসূল সবাইকে বলছেন, দেখো ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি সে সত্য কথা বলে থাকে। এই একটার প্রতিদিন জল প্রথম দিন শুনেছে, প্রথম দিনেই সে তার আকিদা পরিবর্তন করে ফেলেছে। কয়েকদিন পরে আর একটি দল আসলো, বনু তামিম, এটাও বিখ্যাত দল। তাদের নেতা তুলাইহা আসাদি এবং আরো মোট্টাজন এসে বলছে, হে আল্লাহ রসুল, আপনি কখনোই আমাদের কাছে সেনাবাহিনী পাঠাননি বা কোনো মোবাইল দল পাঠাননি, আমরা এমনিতেই মুসলমান হয়ে আপনার কাছে এসেছি। তাদের এই আত্মপ্রশংসা আল্লাহর ভালো লাগেনি। আয়াত নাযিল হয়ে গেল, এমন নুন আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান সূরা হুজুরাত। তারা তোমার নিকটে এসে নিজেদের গৌরব প্রকাশ করে তোমাকে যেন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে চাচ্ছে যে আমরা মুসলমান হয়েছি। তুমি ওদেরকে বলে দাও, উল্লা তাউন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলমান হয়ে আমাকে কৃতজ্ঞ করতে এসো না, বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ পাক তোমাদেরকে ঈমানের পথে পথ প্রদর্শন করেছেন, এজন্যই আল্লাহ শুকরিয়া আদায় করো, তিনি তোমার প্রতি এই এহসান করেছেন, তোমার এই মধ্যে কোনো গৌরব নাই। দুটি দল চলে যাচ্ছে, আগের দিনের ওই দলটা জান্নাতের সুসংবাদ শুনে চলে গেল, আর এই দল তারা অহংকার করলো, আমরা মুসলমান হয়ে আপনার কাছে এসেছি। তাদের নেতা তুলাইহা আসাদি নিজের এলাকায় ফিরে গিয়ে নিজেই নবীর দাবি করে বসল, ইসলাম থেকে সে ফিরে গেল। একদল এসে শুনে দিন কবুল করল, আর একদল দিন কবুল করে এসে আল্লাহ রসুলের কাছে নিজের গৌরব জাহির করল। এই দুটি দলের লোক কিন্তু আজকে আমাদের এই মসজিদে আছে, যারা বাগদাদের চতুর্পুরুষ থেকে আহলাদিস, আপনারা আপনাদের মধ্যে অহংকার আছে যে আমরা কোরআন বংশের লোক, আগে থেকে আল্লাহ রসুল আকরাম সাহেব কবর রাখি, রবীন্দ্রনাথ তো ব্যাপারই না, আমি বুকে হাত বেঁধেছি, আমার দাদা বেঁধেছে বুঝতে হাত বুকে বাঁধা লোক, হে আমি যাওয়ার আপনাকে এসেছি, আগে থেকে আহলে তো হয়েই আমার এসেছি, অহংকার করল না। আপনাদের মধ্যে মোরতাদ আছে, তুলাইহা আসাদে লুকিয়ে আছেন আপনাদের মধ্যে, যারা আন্দোলনের মূল রূপ বুঝতে পারেন নি, খালি গোস্ত খাইছেন। হাদিসের মূল আত্মাটা কি, রূপটা কি, এটা বোঝার মতন মানুষের সংখ্যা খুবই কম। যে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করা সত্ত্বেও তুলাইহা আসাদে সে যদি বিখ্যাত নেতা বোঝে নেই, এ যুগের বহু তুলাইহা আসাদে বোঝে নেই। এই ঘণ্ডনবী পরবর্তীতে আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইয়ামামা যুদ্ধে আবু বকরের বিরুদ্ধে যুদ্ধ করে, মরেনি। তারপরে আবার সে মৃত্যুর আগে তবে মুসলমান হয়েছিল। মানুষের এই চরিত্রের উত্থান পতনটা দেখে দেওয়ার জন্য আমাদের সামনে দুটো ঘটনা পেশ করলাম। অনেকে তার নতুন আহলে এসছেন, তাদের মধ্যে জোশ বেশি, এই জোশ তাদেরকে যদি সঠিক পথে নিয়ে যায় তাহলে এটা তাদেরকে জান্নাতের পথ দেখাবে, আর এই জোশ যদি বিপথে চলে যায় বা আঁকা বাঁকা পথে চলে যায় এই জোশ তাদেরকে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। বাংলাদেশে আহলাদিস আন্দোলন কি পরিবর্তন এনেছে বা আনতে চায়, কর্মী ভাইদের এই বিষয়টি স্পষ্ট জ্ঞান থাকা দরকার। পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন দার্শনিকের জন্ম হয়েছে, তাদের উপরে বড় বড় বই লিখিত হয়েছে, যে বইগুলো আমরা ইউনিভার্সিটি একেল একেল কত নাম আপনার শুনছেন গান বাক্স নাম শুনেন নাই? এরা যে দর্শন দিয়ে গেছে সেগুলো কি, যেগুলো দর্শন মানুষের জৈবিক স্বার্থ চরিতার্থ করে দ্রুত, সেইগুলো দর্শন তারা দিয়েছেন এবং মানুষগুলো ডুবে দিয়েছে। যেমন কার্ল মার্ক্স বলেছেন, গুটি কয়েক ধনী শ্রেণীর হাতে অগণিত গরিব শ্রেণীর রুজি নিহিত আছে, অতএব ধনী আর গরিবের বৈষম্য দেখার জন্য না, হাতের বাঁচানো কেড়ে সমান করে দাও। একে ক্লাস স্ট্রাগল বলা হচ্ছে, ধনী এবং গরিবের সংঘাত। এটাই হয়ে গেছে অবশেষে দান্তিক মতবাদ। ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব পুষিয়ে দিয়ে উভয় পক্ষে লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে, রাশিয়াতে বলশেভিকবাদ প্রতিষ্ঠা লাভ করে। ওখানে 1,37,00,000 মানুষ মরেছে, এখানে 1,17,00,000 মানুষের রক্তের উপরে কমিউনিজম প্রতিষ্ঠা লাভ করেছে। 50 বছর যায়নি, ঘুরে ফিরে আবার সেই পুঁজিবাদ সেখানে জেগে বসেছে। এখন পুঁজিবাদী বিশ্বের সবচেয়ে বড় আমেরিকা পর্যন্ত সর্বহারা বিশ্বের নেতা চীনের কাছ থেকে ঋণ করে খাচ্ছে। ঘুরে ফিরে মানুষ সেখানে চলে গেছে যেটা মানুষের প্রকৃতিগত, প্রত্যেকে চায় নিজে পুঁজিপতি হতে, পুঁজি দিতে কেউ চায়। এটা মানুষের মন্দ প্রবণতা। যুগে যুগে মানুষ এই ধরনের নানা ধরনের দর্শন দিয়ে গেছেন। হেগেল বলেছেন যে মানুষের এই যে ধর্ম আর মানুষের নিজস্ব জ্ঞান, নিজের আত্মতুষ্টি আছে এর মধ্যে, কিন্তু আসলে ব্যবহারিক জীবনের সঙ্গে নিজের এই জ্ঞানের চিন্তার সঙ্গে অতি প্রাকৃতিকতাবাদের সঙ্গে মিল নাই, স্বীকার করতে বাধ্য হয়েছে। কিন্তু ধর্মের সাথে মানুষের ব্যবহারিক জীবনের সঙ্গে একটা মিল আছে। নিজের ধর্ম মানাতে বটে, কিন্তু তার চিন্তা তাকে বলে দিয়েছে যে আমি যতই অতি প্রাকৃতিক চিন্তা ভাবনা করি না কেন, যতই হাইপোটিজমের মধ্যে থাকি না কেন, মূলত ব্যবহারিক জীবনের সঙ্গে মিল নাই এমন কোনো মতবাদ চলে না। আর এই জন্যই মানুষ ধর্মের দিকেই চলে যাচ্ছে, বড় বড় দার্শনিক পণ্ডিতদের দর্শনের দিকে কেউ যাচ্ছে না। এবার এই ধর্মের দিকে যেতে গিয়ে হয়ে গেছে মানুষ দ্বিধা বিভক্ত, কোন ধর্মে যান? আল্লাহ প্রেরিত দিন বিকৃত হয়ে পরবর্তীকালে ধর্ম নেতাদের হাতে ধর্মটাই অধর্মে পরিণত হয়েছে। ফলে এলাকি দিন দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। আজকে পৃথিবীতে বলা হয়ে থাকে 2,279টা ধর্ম আছে, কেউ বলে 259টি ধর্ম আছে, হিসাব আমরা করে নি, যারা করছে তাই বলছে। সেটাই যদি হয়, এই সমস্ত ধর্মগুলো এখন প্রথম দিকে নবীদের তরিকা হিসেবে চালু ছিল, পরবর্তীতে বিকৃত কিছু ধর্মের নামে চলছিল বা চলছে এখন মধ্যে। প্রকৃত দিন আল্লাহ পক্ষ থেকে আসে, আর সেটাই এখন পর্যন্ত সংরক্ষিত আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মধ্যে। সেই দিন আরেক পাশে মানুষের আচরিত, প্রজ্বলিত, আবিষ্কৃত, পরিগৃহীত, নিজেদের দ্বারা সংস্কৃত একটা দিন চলছে পৃথিবীর বিভিন্ন দিকে দিকে। যে এলাকায় মানুষ যেটা পছন্দ করছে সেটা গ্রহণ করেছে। তিব্বতের মানুষ কুকুর খাওয়াটা সবচেয়ে বেশি পছন্দ করে, কোরিয়ার মানুষ বিড়ালের কুকুর খেয়ে শান্তি পায়, চীনের মানুষ তেলাপোকা খেলে আনন্দ পায়, সাপ পোকা ব্যাং ইত্যাদি খেয়ে তারা খুশি হয়, তাদের ধর্ম এগুলো শিখিয়েছে। এমনি করে বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আসে, নানা রুচি নানা বৃদ্ধির মানুষ। দুনিয়ার মানুষ আসল দিনের চেহারা দেখেনি যতদিন দুনিয়াতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি। তিনি তার নিজ ধর্মের মানুষ, নিজ গোত্রের মানুষদেরকে শুনিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফলতা পাবে। ছোট্ট কথা, এই ছোট্ট কথার মধ্যে যে এত বড় বিপ্লব লুকিয়ে আছেন, অন্যরা কেউ না বুঝলেও নেতা আবু হাকাম পরবর্তীকালে আবু জাহল বলে পরিচিত, তিনি বুঝেছিলেন যে ছোট্ট একটা কথার মধ্যে কত দারুণ কথা লুকিয়ে আছে। সেই ছোট্ট কথাটাই ছিল তোমরা বলো আল্লাহ কিন্তু কোনো কষ্ট নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। এই ছোট কথার মধ্যে আমার কি আছে? এর মধ্যে পুরো জীবনের পরিবর্তন লুকিয়ে আছে। আজকে বাংলার জমিনে ওই দাওয়াতটাই আমরা নিয়ে এসেছি, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। কথাটা ছোট্ট না? লা ইলাহা ইল্লাল্লাহ, সকল বিধান বাতিল করো আর ওহির বিধান কায়েম করো। প্রথমটা হলো নেগেটিভ, পরেরটা হলো পজিটিভ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, ঠিক না? সকল বিধান বাতিল করো নেগেটিভ, ওহির বিধান কায়েম করো পজিটিভ। সেদিন ওই কথা যখন আবু জাহল বরদাস্ত করে নেই, আজকে আমাদের এই দাওয়াত সকলটা আবু জাহল বরদাস্ত করে। এই কথার গুরুত্ব তারা বুঝেছিল শুরুতে, তারই আমাদেরকে মিথ্যা মামলাতে জেল খাটিয়েছে। তারা একটু দেরিতে বুঝছে, তারা এখন বুঝতে পেরে আস্তে আস্তে এগিয়ে আসছে। কথা বলছে, যখনই আপনি তৌহিদের কলমা পড়বেন তখন আপনার সামনে কোনো ধর্ম নেতা থাকবে না, কোনো রাজনৈতিক নেতা থাকবে না, কোনো অর্থনৈতিক দার্শনিক পণ্ডিত থাকবে না, সব জায়গায় ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ সব জায়গাতে ছেড়ে আল্লাহ। ধর্মের বিধান কে দেবে? কোথা থেকে পাবো? রুজুল কিতাব ও সুন্নাত সহিহা, ফিরে চলো আল্লাহর কিতাব দিকে এবং সহি সুন্নাত দিকে। কোথায় পাবে? গৌরু বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ, ডাইনে বাইরে কোথাও যাওয়া দরকার। এই কথাটা বলাটাই হলো আমাদের সবচেয়ে বড় পাপ। সবাই চাচ্ছে আমার ঘরে এসো মুক্তি পাবে, আমরা বলছি সব ঘর ছাড়ো এক ঘরের জন্য তাহলে মুক্তি পাবে। করতে পারছে না? এই যে বৈপ্লবিক দর্শন আমাদের মাধ্যমে জাতির কাছে চলে গেছে, এই দর্শনের ফসল হচ্ছেন আপনারা যারা এখানে বসে আছেন, ঠিক তো নাকি? স্বীকার করেন তো? খন্দকের পরীক্ষা খনন করা হচ্ছে, দশ জনের মিলে 40 হাত লম্বা, 9 হাত চওড়া, 7 হাত গর্ত খন্দক খোঁড়া হচ্ছে। খন্দক মানে বোঝেন তো? একদিন দুদিন তিন দিন খাওয়া নেই, আল্লাহ রসুলের নিজের পেটে পাথর বাঁধা খোঁজার কষ্ট থেকে বাঁচার জন্য, অথচ তিনি নবীদের সাথীদের নিয়ে গান গাচ্ছেন, লাউলাল্লাহু মাহাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদকনা, যদি আল্লাহ পাক আমাদের হেদায়ত না গ্রহণ না করতেন আমরা হেদায়ত পেতাম না, আমরা সালাত আদায় করতাম না, মুখে হাসি যে আল্লাহ আমাদেরকে রহম না করতেন ওরা হেদায়ত পেতাম না, আমরা সালাত আদায় করতাম না, ওরা সাদাকা আদায় করতাম না। আমাদের রসুল সঙ্গে সঙ্গে গান গেয়ে বলছেন, আপনারা কি বলতে পারেন যে এই দাওয়াত না আসতো, ওই বিধানের দাওয়াত না আসলে আমরাও নওদাবাড়ে কখনই আসতাম না, আমরাও কখনো কষ্ট করতাম না? আপনাদের অন্তর থেকে যখন এরকম আনন্দের কবিতা বেরোবে ঢেউয়ের মতো, তখনই আমরা বুঝবো সত্যিকার অর্থে বাংলার জমিনে ঢেউ উঠেছে, ওহির বিধানের ঢেউ। এর ঢেউ থামানোর ক্ষমতা কোন শিরক বিদাত পন্থীদের নাই। ঢেউ কি এসেছে বেদের আপনাদের? আমরা মরে গেলে চালাতে পারলাম তো? প্রত্যেকটা ব্যক্তি এই এক একটা আকিদার ঢেউ এ পরিণত হন। ইসলাম জিন্দা হোতা হে হরিকাল বলা, ইকবাল বলছেন, রঙ্গ ভূক পুত্র তোড় কর মিল্লত মে গম হো যা, না ইরানি বাকি রহে না তুরানি না আফগান। রং এবং ভাষা এবং বর্ণের এই প্রতিমাগুলোকে ধ্বংস করে দিয়ে মুসলিম মিল্লতের ঐক্যবদ্ধ জাতির মধ্যে তোমরা হারিয়ে যাও। কেউ ইরানি, কেউ তুরানি, কেউ আফগানি, এই পরিচয় ছেড়ে হলো সে তৌহিদের পতাকা দিলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। কি চমৎকার পানি তাদের! আপনারা অনেকে আহলে হাদিসকে সাম্প্রদায়িক আন্দোলন বলতে চান, নিতান্ত স্থূলদর্শী ব্যক্তি ছাড়া এই কথা বলতে পারেন। আহলে হাদিস একটা আন্দোলনের নাম, একটা আকিদার বিপ্লবের নাম, যে আকিদার মধ্যে কোরআন হাদিস বাদ দিয়ে শিরক লুকিয়ে আছে। শিরক ও বিদাত যুক্ত এই আকিদায় অন্ধকারে ভরা এই বাংলাদেশের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের এই আলো জেলে যারা এই জাহিলিয়াতকে দূর করতে চাচ্ছে, সেটাকে আন্দোলন নয়। টর্চ লাইট জ্বললে কি অন্ধকার থাকবে? টর্চ লাইট জ্বলেছে, অন্ধকার খেপেছে, অন্ধকার দূরীভূত হওয়ার জন্যই আসে, কখনোই বিজয় লাভ করবে যদি আলো আপনার জেলে রাখতে পারে। শর্তে একটাই, ওলা তাহেলু, বলেন আমার সাথে, ওলা তাহেলু, ওলা তাহাজানু ওয়া আনতুম আলাম যেন মনে থাকে। আপনারা একটা আকিদার অনুসারী রাখেন রমজান, আমি ঘুগনি নিয়ে আমার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা একখানে আপনার ভিতরে প্রতিমা সাফ করেন, আপনার ভিতরে বসে আছে বাপদাদার মহব্বতের মূর্তি, ভেতরে বসে আছে সামাজিক ভয়ের মূর্তি, বসে আছে সরকারি লাঠির ভয়ের মূর্তি, তুমি মানুষকে ভয় করো, আল্লাহ সবচেয়ে হকদার তাকে ভয় করার জন্য সাহসী মানুষের জন্যই আহলে হাদিস আন্দোলন, গুরু কাফেরদের জন্য কখনোই নয়। ঈমান ধরে রাখতে গেলে ইমান বিরোধী প্রত্যেকটা জিনিসের প্রতি ঘৃণা থাকতে হবে, বেদাতের সঙ্গেও আপনার মহব্বত থাকবে, তৌহিদের সঙ্গেও মহব্বত থাকবে, এটাও ভালো ওটাও ভালো। আপনি কি ইমানদার? হারামও খাবেন, রফল আদায়ও করবেন, আপনি কি ইমানদার? কথা বুঝতে পারছেন তো? ওই বনু আসাদের আপনার মোটাদ হবে না, মালিক আল্লাহ, তার উপরে ভরসা করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে পথ প্রদর্শন করেন। আজকের উদ্বোধনী ভাষণে আমি আপনাদের কাছে আহলে হাদিস আন্দোলনের মৌলিক আহ্বানটা খালি মনে করিয়ে দিচ্ছি, ওটা যেন কেউ ভুলে যাবেন না। আকিদার ভিতরে যে বিপ্লব এসেছে, অটোমেটিক্যালি হাত পায়ে বিপ্লব আসবে। আকিদা যদি বলে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়ি, তখন হাত খোঁজবে কোনটা সহিহ হাদিস, বুঝবে না? সালাত আদায় করছি, হৃদয়ে বলে দেবে এই বেটা সালাত কিভাবে আদায় করছো, দেখো তো সৈয়দে মিলে কি আসলে এখানে, এখানে যদি শৈথল্যবাদ জন্মগ্রহণ করে, এখানে যদি হটকারিতা জন্মগ্রহণ করে, এখানে যদি হিংসা বিদ্বেষ লুকিয়ে থাকে, ওই কলুষিত অন্তর অন্ধকারময় অন্তরে আল্লাহ নূর প্রবেশ করবে না। মনে থাকবে তো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে গিয়ে বলছেন, হে উস্তাদ কি ভুলে যাচ্ছি, দোয়া করুন যেন ভুলে না যায় হাদিস কোরআন। জবাবে উস্তাদ বলছেন, কবিতার ভাষায় বলি, শাকাউ তাইলা ওবি হিসু আকিতি ফাউসা ইলা তাকিল মাস ফাইনাল ইলমা নূরু মিন ইলাহি ওয়া নূরুল লাহ লা ইউতাহি আসি। আমি শিকায়ত করলাম আমার উস্তাদ ওকির কাছে, সুবা হেফসি আমার মেধা শক্তি মুখস্থ শক্তি কমে যাওয়ার বিষয়টি নিয়ে। উস্তাদ আমাকে উপদেশ দিলেন, ইমাম শাফেঈ, তুমি গুনাহ পরিত্যাগ করো, কারণ ইন্নাল ইলমা নূর, ইলম হচ্ছে আল্লাহর নূর। আর এটা কখনই আল্লাহ পাক দেন না যে আসি গুনাহগার অন্তর, পাপিষ্ঠ অন্তরে আল্লাহ পশ্চিম কদর তার নূর প্রবেশ করার না। যার অন্তর যত বেশি কলুষ মুক্ত, তার অন্তরে তত বেশি আহলাদিস আন্দোলন দাওয়াতটা স্থান লাভ করবে। যার অন্তরে দুনিয়ার লোক, ক্ষমতার লোক, নেতৃত্বের লোক, দুনিয়ার লোক ঢুকে বসে আছে, তার অন্তরে পশ্চিম কালো আহলাদিস আন্দোলন দৃঢ়ভাবে থাকতে পারবে। সফল কর্মী সেই যে আত্মসমালোচনা করে নেতার সমালোচনা চেয়ে, ব্যর্থ কর্মী সেই প্রতিনিয়ত চোখ উঁচু করে রাখে তার উর্ধ্বতন দায়িত্বশীল কোনটা কোনটা ভুল করল সেটা খুঁজে বেড়ানোর জন্য। কথা মনে থাকত এইটা কর্মী হিসেবে আপনাদের কাছে আমার নসিহত রইল, উপর দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। আল্লাহর সুযোগ জিজ্ঞেস করা হচ্ছে সুখ কোথায়, কিভাবে সুখ পাবো, প্রশ্নার জল। তুমি দেখো যে তোমার চেয়ে নিচে আছে তার দিকে খবর দাও, তোমার চেয়ে উপরে আছে তার দিকে তাকিয়ে, তাহলে তুমি শান্তি পাবে। কার দোতলা বাড়ি আছে ও তোমার দেখার দরকার না, তোমার হাত পা চোখ কান ভালো আছে, তুমি দেখা ওই ব্যক্তির দিকে যার চোখ নাই, যার হাতটা অবশ, টাকা আছে বহু, স্বাস্থ্য নাই, আল্লাহ তোমাকে সুস্বাস্থ্য দান করেছেন, এটাই তোমার সবচেয়ে বড় নিয়ামত, অথবা তুমি আল্লাহ সুখিয়া দেখেন বলো আলহামদুলিল্লাহ, তাহলে তুমি সুখী হবে। ঠিক অনুরূপভাবে সফল কর্মী সেই যে সবসময় নিজেকে দেখে আমাকে কবরে যেতে হবে, কি করলে আমি মুক্তি পাবো, আমার নেতার ভুল হলে নেতা তাদের দায়ী হবে, আমার ভুল হলে আমি দায়ী হবো, অথবা নেতার ভুল ধরার চেয়ে আমার নিজের ভুল ধরা কি বেশি উত্তম নয়। কর্মী হিসেবে আপনাদেরকে ছোট্ট একটা নৈশাদ করে দিলাম, মনে রাখার চেষ্টা করবেন। আমি আমরা যেন সেই প্রতিনিধি দলের প্রতি না হই যাদের কারণে ছিল গুজরাত নাজিল হয়, গুজরাতের প্রথম থেকে নাজিল হয়েছিল কি জানেন, এটাও বলি কারণ আমাদের মধ্যে অনেক একম কর্মী আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার রসুল একটু বিশ্রাম নিচ্ছেন, কায়দুলা করা মনে সামান্য ঘুমিয়ে আছেন, আধ ঘন্টা হলে এক ঘন্টা হবে, সেই সময় কোনো তামিমের লোকরা চলে আসে, ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ, ওখান থেকে নেই না, হে মোহাম্মদ হে মোহাম্মদ, বেরিয়ে এসে আমাদের দিকে, নবী কি করবে, নেতাদের তো জানাব, কর্মীরা ভাবে নেতা অলয়েস আমার দিন দাঁড়িয়ে আছে, তারা তো সুখ দুঃখ আছে, চিল্লা চিল্লি খেলা শেষ কাজ বেরিয়ে আসেন, তুমি কিছু বললেন না, ধৈর্যশীল মানুষ ঠিক আছে, ওরা তো সব বুঝে না, আল্লাহ বরদাস্ত করে নাই, এই দৃশ্য আল্লাহ তো দেখেছেন তাই না, আয়াত নাযিল হয়ে গেল। ان الذين ينادونك من وراء الحجرات اكثرهم ولا اكثرهم لا يعقلون ولو انهم صبروا حتى دخل عليهم لكان خيرا لهم تبار الله غفور رحيم سورة حجرات এটা চার পাঁচ আয়াত প্রথম দিকে পড়ে দেখে, হুজরাত মানে কি জানেন, কক্ষ সমূহ। আমরা সত্যি ঘরে শুয়েছিলাম, আমাদের স্ত্রীদের নটা ঘর ছিল, ওনার একটা এখানে একসাথে বলা হয়েছে হুজরাত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাঈল হুজুরাতি, যারা তোমাকে ডাকছে তোমার ঘরের বাহির থেকে, আকসারুহুম লা ইয়াকিলুন, ওদের অধিকাংশ জ্ঞান রাখে না, অজ্ঞ মূর্খ, ওলাও আন্নাহুম সাবারু, যদি ওরা সবর করত, লা কায়ানা খায়রাল লাহুম, তাহলে ওদের জন্য উত্তম হইতো, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান, বোঝা গেল, আল্লাহ ওদের গোয়াদুটা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ধমকটা দিয়ে দেন তাদের পৌঁছে কাছে না আগে, এটা কর্মীদের চরিত্র না। এই একটা সুরের মধ্যে আমি আপনাদেরকে দুটো পুঁজি দিলাম, প্রথম দিন হল বনু তামিমের উপলক্ষে নাজিল হওয়া এই আয়াত দিলাম, আর শেষের দিকে একেবারে সুরের হুজরাতের শেষ দিকে বনু আসাদ গোত্রের আগমন উপলক্ষে নাজিল হয়। এরা হলো একেবারে অর্বর অসভ্য কর্মী, হোস্টালে কারণ ঘুমায় হিসাব থাকে না, আর ওরা হলো অহংকারী কর্মী মুসলমান হয়ে এসেছি, অস্ত্র খরচ করা লাগে নেই, আমাকে কেউ আপনি দাওয়াতও দেন নেই, আমরা ইসলাম করে এসেছি, আমরা না জানি কত টপ র্যাঙ্কিং করবে। এই দুটাকেই আল্লাহ একই স্বরের মধ্যে আয়াত নাজিল করলেন, প্রথমটা বনু সামিমের জন্য, শেষের দিকে বনু আসাদের জন্য। প্রত্যেকটি আয়াতের পিছনে এক একটা কারণ আছে, এই কারণগুলো আপনারা সিরাতুর রাসূলে পাবেন। কত বড় বই এমনি হয়েছে মনে করেন নাকি? কোন প্রেক্ষিতে কোন আয়াত কিভাবে কখন নাজিল হয়েছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের কর্মীদের শিক্ষণীয় নাই, প্রতিটি ব্যাপারে কর্মীদের শিক্ষণীয় আছে। ওই জন্য মাত্র দুটা ঘটনা তুলে ধরলাম। আপনাদের জেলায় জেলায় আপনাদের দায়িত্বশীল নেতারা আছেন না, জেলা সভাপতি, উপজেলা সভাপতি, শাখা সভাপতি, তারা তো জেলায় আসেন তাই তো, তাদের সঙ্গে আপনি কি আচরণ করবেন? প্রত্যেকেই প্রত্যেকেরই প্রাইভেসি সব দিক খেয়াল করে যখন তিনি সুন্দর শান্ত শিষ্ট অবস্থায় পরিবেশ থাকেন তো কথা বলতে হবে, তাহলে তার কাছে আসল জিনিসটা পাওয়া যাবে। কিন্তু এই আচরণে যেন তিনি ক্ষুব্ধ না হন, আমিও যেন নেকি থেকে বঞ্চিত না হন। কর্মীদের উদ্দেশ্যে মূল থিমটা বোঝানোর জন্য এতগুলি কথা বললাম। আয়াল হাদিস আন্দোলন সমাজ পরিবর্তনের আন্দোলন, যে কিসের আন্দোলন? আকিদার সংস্কারের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না, রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না। এদেশের রাজনৈতিক দলগুলো যেটা আমাদেরকে বারবার বলার চেষ্টা করেন, তার ক্ষমতা হাসিল করে নেই, দেখেন কতদিন লাগে বাংলাদেশ ঠিক করতে। এটা নবীদের তরিকার বিরোধী আকিদা, নবীরা এসে প্রথমেই রাজনৈতিক ক্ষমতা হিট করেন নাই। ঠিক তার ধনী শ্রেণী তারা মনে করেন টাকা দিলে এদের সবই করা সম্ভব, অত টাকার কোনো প্রয়োজন নাই। আকিদা পরিবর্তন করুন, আপনি নিজের হাতে লক্ষ টাকা পা দিয়ে ছুড়ে ফেলে দেবেন, আর আকিদা যদি জান্নাত ছাড়া অন্য কিছু থাকে কাটতে হবে। তো আগে আকিদা পরিষ্কার করুন, আপনি কি জান্নাত চান না দুনিয়া চিরকাল থাকতে চান? মরতে তো হবে না, জান্নাত দৌড় যদি আমাদের ভাগ্যে হয় এটাই যেন আমাদের সবার কামনা হয়। জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র কোরআন ও শরীয়তের আলোকে জীবন গড়তে হবে, এর বাইরে কোনো রাস্তা নাই। আর এই আন্দোলন আপনাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যদি আমরা দুনিয়া আখিরাতে মুক্তি চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রত্যেক স্তরের কর্মীর প্রতি আমার এই নসিহত রইল, আকিদারা বিপ্লব আনার জন্য আগে নিজের মধ্যে পরিবর্তন আনুন, চেষ্টা করুন পরিবারকে ঠিক করার জন্য, চেষ্টা করুন প্রতিবেশী সমাজকে এই বহির বিধানের আলোকে গড়ে তোলার জন্য সাধ্যমতো আপনার যা ক্ষমতা আল্লাহ দান করেছেন সেভাবে করে দেবেন। যার এলেম আছে এলেম দিয়ে করুন, যার লেখার ক্ষমতা আছে লেখা দিয়ে করুন, যার টেবিল টকের যোগ্যতা আল্লাহ বা দান করেছেন টেবিল টকের মাধ্যমে করুন, যার সাংগঠনিক বুদ্ধি আছে সংগঠনের মাধ্যমে করুন, এমনকি রান্নাঘরে বসে মা বন্ধ পর্যন্ত দাওয়াতে কাজ করতে পারেন, সেখানে বসেও এই পানিটা পড়ে গেল বন্ধ কর, গৃহকর্মীকে বলবে দেখো পানি নষ্ট করাটা অপচয়ের কাজ, ইন্দাল মোবাইল দিলি না কাউকে ফোন আসে আপনি আল্লাহ বলছেন অপচয়ের কাজের কাজ আমি ভাই তাও হয়ে গেল। ফ্যান ঘুরছে সমানে দরকার নেই, এই এত ফ্যান কি দরকার, অক্ষর একটা রাখো যথেষ্ট আমাদের জন্য, এটা কি দাওয়াত হয়ে গেল? প্রত্যেকেই তিনি যে ক্ষেত্রে আছেন তিনি সেখানে দাওয়াতের কাজ করুন, দাওয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, লাঠি দিয়ে বা টাকা লোক ডাকি করছে এগুলো সমাজ পরিবর্তন হয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তোলার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালায়। আপনারা যারা এই আন্দোলনের সাথী হয়েছেন দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয় সেটা আখেরাত পাওয়ার জন্য, আমি আমাদের সবাইকে আখেরাতে মুক্তির দাওয়াত দিচ্ছি। সেই লক্ষ্যে কাজ করার জন্য যা যতটুকু ক্ষমতা আল্লাহ দান করেছেন সেই লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেটাতে আল্লাহ পাকের নিকট তৌফিক কামনা করছি, আল্লাহ তুমি আমাদের কর্মী ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করে নাও। আহলে হাদিস আন্দোলনের মূল দর্শনটা উপলব্ধি করা তৌফিক আল্লাহ তুমি সবাইকে দাও। সবশেষে আজকের এই কর্মী সম্মেলনে আগত বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল কর্মী ভাই বোনদেরকে অন্তরে অন্তস্থ হতে মোবারকবাদ জানিয়ে আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।